চিনি এতটুকু তোমাকে, হারিয়েছিলাম স্বপ্নের ঘরে, কতটা পথ ঘুরে এসেছি, তুমি বন্ধু আমার ছিলে পাশে, মেঘের পরে আলোর ভিড়ে তুমি প্রথম চেয়েছিলে, বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছো যে গিয়ে মনে তোমাকে আজ চেয়েছি দু চোখ মে, এখানে যাচ্ছিল জানা বলুনি কেন প্রাণ খুলে, মেঘের পরে আল छोटा पद गुरु